Book 2 51 إيكانو إيكانو قضاء الحاجات টুকিটাকি কাজের জন্য এখানে ওখানে যাওয়া টুকিটাকি কাজের জন্য এখানে ওখানে যাওয়া أريد أن أذهب إلى المكتبة العامة. আমি লাইব্রেরিতে যেতে চাই. আমি লাইব্রেরিতে যেতে চাই. أريد أن أذهب إلى مكتبة بيع الكتب. আমি বইয়ের দোকানে যেতে চাই. আমি বইয়ের দোকানে যেতে চাই. أريد أن أذهب إلى كشك الجرائد. আমি খবরের কাগজের দোকানে যেতে চাই. আমি খবরের কাগজের দোকানে যেতে চাই. أريد أن أستعير كتاباً. আমি একটা বই ধার করতে চাই. আমি একটা বই ধার করতে চাই. أريد أن أشتري كتاباً. আমি একটা বই কিনতে চাই. আমি একটা বই কিনতে চাই. أريد أن أشتري جريدة. আমি একটা খবরের কাগজ কিনতে চাই. আমি একটা খবরের কাগজ কিনতে চাই. أريد أن أذهب إلى المكتبة العامة لكي أستعير كتاباً. আমি একটা বই ধার করতে লাইব্রেরিতে যেতে চাই. আমি একটা বই ধার করতে লাইব্রেরিতে যেতে চাই. أريد أن أذهب إلى المكتبة لكي أشتري كتاباً. আমি একটা বই কিনতে বইয়ের দোকানে যেতে চাই. আমি একটা বই কিনতে বইয়ের দোকানে যেতে চাই. أريد أن أذهب إلى الكشك لكي أشتري جريدة. আমি একটা খবরের কাগজ কিনতে খবরের কাগজের দোকানে যেতে চাই. আমি একটা খবরের কাগজ কিনতে খবরের কাগজের দোকানে যেতে চাই. أريد أن أذهب إلى أخصائي نظارات. আমি চশমার দোকানে যেতে চাই. আমি চশমার দোকানে যেতে চাই. أريد أن أذهب إلى السوبرماركت. আমি সুপারমার্কেটে যেতে চাই. আমি সুপারমার্কেটে যেতে চাই. أريد أن أذهب إلى المخبز. আমি বেকারিতে যেতে চাই. আমি বেকারিতে যেতে চাই. أريد أن أشتري نظارة. আমি একটা চশমা কিনতে চাই. আমি একটা চশমা কিনতে চাই. أريد أن أشتري فواكه وخضروات. আমি কিছু ফল ও সবজি কিনতে চাই. আমি কিছু ফল এবং সবজি কিনতে চাই. أريد أن أشتري خبز حمام وخبز عادي. আমি রোল এবং পাউরুটি কিনতে চাই. আমি রোল এবং পাউরুটি কিনতে চাই. أريد أن أذهب إلى أخصائي نظارات لأشتري نظارة. আমি চশমা কেনার জন্য চশমার দোকানে যেতে চাই. আমি চশমা কেনার জন্য চশমার দোকানে যেতে চাই. أريد أن أذهب إلى سوبرماركت لأشتري فواكه وخضروات. আমি ফল এবং সবজি কেনার জন্য সুপারমার্কেটে যেতে চাই. আমি ফল এবং সবজি কেনার জন্য সুপারমার্কেটে যেতে চাই. أريد أن أذهب إلى المخبز لأشتري خبز حمام وخبز عادي. আমি রোল এবং পাউরুটি কেনার জন্য বেকারিতে যেতে চাই। আমি রোল এবং পাউরুটি কেনার জন্য বেকারিতে যেতে চাই।